আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্নের ভাবধারায় ইসলামী আইন অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স যদি করা যায়, যদি ইসলামী আইন অনুযায়ী করা যায় তো সে তার কোনো প্রশ্নই নেই, এটা কোনো প্রশ্নের বিষয়ই না। ইসলামী আইন অনুযায়ী যদি কোনো ব্যাংক পরিচালিত হয় তো সেই ব্যাংক থেকে আপনি লাইফ ইন্স্যুরেন্স করেন, টাকা পয়সা জমা রাখেন, সব আপনার জায়েজ। তবে প্রশ্ন থাকবে যে সত্যপক্ষে তা ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত কি না, যদি পরিচালিত হয় তাহলে বৈধ। আর লাইফ ইন্স্যুরেন্স বিমা ইত্যাদি বৈধ অবৈধ যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনাদের হাতে বই পৌঁছে গেছে, ব্যাংকের সুদ হালাল কি এটা পড়ে নেন, ব্যাংকের সুদ হালাল কি না শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন। এতে ইন্স্যুরেন্স, কোন ব্যাংকে টাকা রাখা জায়েজ, ব্যাংকে টাকা রাখলে না রাখলে কি হবে না হবে বিস্তারিত আলোচনা আছে, পড়ে নেন দয়া করে। সাল্লু কামারাইতুমুনি ওসাল্লি, এই হাদিস অনুযায়ী যে মৌলানা নামাজ পড়ছেন না, মাজহাবের তরিকা অনুযায়ী নামাজ পড়ছেন, তাদের নামে নামাজ হবে কি না? নামাজের কিছু বিষয় আছে যেগুলো ফরজ বা রুকুন, কিছু বিষয় আছে যেগুলো ওয়াজিব, কিছু বিষয় আছে যেগুলো সুন্নত বা মুস্তাহাব্বাত। যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যা ফরজ পালন করেন না তাদের নামাজ বাতিল। তার মধ্যে একটি আইন হল সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা আপনি একাকী পড়েন অথবা ইমামের পিছনে, যেভাবেই নামাজ পড়েন সূরা ফাতিহা পড়া আপনার জন্য ফরজ। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা বিহীন নামাজ সেই রকম যেমন গর্ভচ্যুত ভ্রূণ, যে ভ্রূণ গর্ভচ্যুত হয় মানে এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, বাচ্চা নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়া বাচ্চার মতো সেই নামাজ যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না। বল হুজুর অনেক সময় সূরা ফাতিহা পড়া হয় না নামাজ হয়ে যায় মনে করেন আপনারা? কোন সময়? যখন আপনি পড়তে সময় পেলেন না আলাদা কথা, যেমন এমন অবস্থায় মসজিদে এলেন যে সময় ইমাম রুকুতে আছেন, সে সময় আপনি চলে গিয়ে যদি আপনি রুকুতে সামিল হয়ে যান তাহলে পরে আপনার সূরা ফাতিহা পড়ার সুযোগ হল না, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করবেন, আপনার নামাজটা হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যেমন বড় বড় মসজিদে যখন তারাবি খতম হয় অনেক লোক চালাকি করে দাঁড়িয়ে থাকে, বসে থাকে আরাম করে, ইমাম যখন রুকুতে যাওয়ার কাছাকাছি হয় চট করে গিয়ে রুকুতে সামিল হয়, এই লোকরা ইচ্ছা করে সূরা ফাতিহা ত্যাগ করে, এদের নামাজ হবে না? হবে না, হবে না। এই লোক যে লোক সূরা ফাতিহা পড়ে না, ইচ্ছা করে সূরা ফাতিহা পড়ে না, বা সূরা ফাতিহা পড়লে মুখে আগুন ভরা হবে মনে করে, তাদের নামাজ হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বাকি থাকলো কিছু লোক যারা সুন্নত ত্যাগ করে, মনে করুন রাফা আদায় করে না, সে মনে করে রাফা আদায় করা সুন্নত নয়, মনে করুন ইমামের পেছনে জোরে আমিন বলে না, আস্তে আমিন বলে, তাদের নামাজ রসুলের তরিকা অনুযায়ী হল না, সুন্নাতি তরিকা অনুযায়ী হল না, কিন্তু তাদের নামাজ বাতিল হবে না। কেননা যে অংশটা ছেড়েছে সে অংশটা কি? সুন্নত। যে ভাইরা মনে করেন যে রাফায়দান করা সুন্নত, সে ভাইরা যদি ইচ্ছাকৃত করে রাফায়দান ছেড়ে দেন, ইচ্ছাকৃত ভাবে রাফায়দান ছেড়ে দেন, তাদের নামাজ হবে না? হবে না, হবে, হবে, কারণ সুন্নত, সুন্নত জিনিস ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ নষ্ট হয় না। অতএব বিস্তারিত আলোচনার জন্য আমার সালাতে মুবাশশির পড়েন ইনশাআল্লাহ। হুজুর সবই তো আপনি বইয়ের হাওলা দিচ্ছেন, কত আর পড়বো, যত পড়বেন তত ফায়দা। বেনামাজির সাথে খাওয়া গৃহে বসবাস করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, বেনামাজির সাথে যদি আপনার স্ত্রী বেনামাজি হয় সংসার করা যাবে না? যাবে না, যাবে না। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। খেয়াল করে দেখেন কত স্বামীর স্ত্রী নামাজ পড়ে না, কত স্ত্রীর স্বামী নামাজ পড়ে না। আমাদের সংসার চলছে, যেমন ওই যে লাভ ম্যারেজে সংসার চলে, এই ম্যারেজেরও সংসার চলছে। অনেক ভাই মাজারিকে বিয়ে করে, মাজারি মেয়েকে বিয়ে করে, আর অনেক মাজারি ছেলে আহলে সুন্নার মেয়েকে বিয়ে করে। আহলে সুন্না মানে যারা কোরআন হাদিসের অনুসারী আর কি। এই যে গোলমেলে পরিবেশ সৃষ্টি করে, এদের সংসার কেমন? কচুর পাতার উপরে পানি দেখেছেন? কচুর পাতা দেখেছেন তো? কচুর পাতার উপরে পানি হলে কেমন টলটলায় মান, একটু কাত হলেই শরম করে পড়বে। দেখেন যে যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে, তাকে নামাজের নসিহত করেন। আমি বলছি না যে তালাক হয়ে যাবে, তালাক দিয়ে দেন বলছি না। আল্লাহ তাআলা যে চারটে উপায় বলে দিয়েছেন, তিনটে পরপর, তারপরে শেষে একটা আছে, চারটে উপায় বলে দিয়েছেন, সেই অনুযায়ী চেষ্টা করেন। কি করেন? প্রথমে তাকে নসিহত করেন, না নামাজ না পড়লে তাকে তার বিছানা ত্যাগ করেন, তাতেও না পড়লে কি করেন, মারতে শুরু করেন, তবে ফাটি ফুটিয়ে দেবেন না, হালকা করে। তারপরে যদি না মানে তাহলে কি ব্যবস্থা, সালিসি ব্যবস্থা নিতে পারেন। শ্বশুর বাড়ির লোকজনকে ডেকে যে আমার নামাজি বউ চাই, নামাজ পড়ে না, আজকে নামাজ না পড়লে আমি বউ রাখবো না, তাতেও যদি না মানে তাহলে শেষকালে বাবা মাস তালামা, হ্যাঁ তোকে তালাক, তোর সাত গোষ্ঠীকে তালাক, এরকম মেয়ের দরকার নেই। এইরকমই মাজারি বউ, মাজারি বউ এমনিতেই শির্ক অতি মহাপাপ, শির্ক হল অতি মহাপাপ, যে পাপ করলে মানুষের ইমান থাকে না। সেই পাপের বউ যদি হয়, মানতে না চায়, তো সেই বউ আপনার কাছে রাখা জায়েজ না, যদি না তওবা করে। তওবা করিয়ে নেন, তওবা করলে সংসার করেন, না হয় করা যাবে না। এখন বেনামাজির সাথে খাওয়া দাওয়া চলবে কিনা, ওঠা বসা চলবে কিনা, বেনামাজি হোক আর অমুসলিম হোক, যদি আপনারা এক রুমে পড়েন, যারা বিশেষ করে কোম্পানিতে কাজ করেন বা এই এখানে বিদেশে এসে কাজ করেন, একসঙ্গে ওঠা বসা করতে হয়, খেতে হয়, এক রুমে থাকতে হয়, তাদের সঙ্গে ব্যবহার খারাপ দেখাবেন না, বেনামাজি অথবা অমুসলিম, তাদের প্রতি ব্যবহার খারাপ দেখাবেন না। ব্যবহারকে সুন্দর করে, সুষ্ঠু করে, আপনার আখলাক চরিত্রের, আপনার নামাজের মাধ্যমে তাকে আকর্ষণ করেন। আর যদি বিকর্ষণ করেন, তাহলে আমি নামাজি, গর্ব অহংকার, তুই শালা নামাজ পড়িস না, যা তোর সাথে ওঠা বসা নেই, আর হিন্দু তুই হিন্দু, বা তুই অমুক, তুই অমুসলিম, তুই কাফের, তুই সরে যা আমার কাছ থেকে, তোর খাওয়া, তোর ছোঁয়া, এইসব অস্পৃশ্যতা খবরদার আনবেন না। যদি এরকম করেন তাহলে ইসলাম থেকে একজনকে দূরে সরিয়ে দিচ্ছেন, এরকম কাজ খবরদার করবেন না। আকর্ষণ করেন, খান, খাওয়ান, অমুসলিমের সাথে খাওয়া তখন জায়েজ যখন আপনার এই নিয়ত থাকবে, বেনামাজির সঙ্গে ওঠা বসা খাওয়া সম্পর্ক রাখা তখন জায়েজ যখন এই নিয়ত থাকবে, আকর্ষণ করার নিয়ত থাকবে, হেদায়ত করার নিয়ত থাকবে। এই নিয়তে তাকে খান, তার সঙ্গে দাওয়াত দেন, দাওয়াত নিয়ে আসেন, খান, পরার অসুবিধা নেই। এমনকি অমুসলিম যদি পার্টি দেয়, ইফতারি পার্টি দেয় না অনেকে, যদি অমুসলিম হয় খান, এবং তাকে আকর্ষণ করার চেষ্টা করেন। একটা লোককে যদি মুসলমান করতে পারেন, তাহলে কত দাম তার আপনার লেক্সাস গাড়ি, যুগের লেক্সাস গাড়ি দেখেছেন কত দাম তার, তার থেকেও উত্তম। আর আরবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লাল উষ্ট্রি অপেক্ষা উত্তম। একটা লোককে হিদায়াত করেন, আকর্ষণ করেন, বিকর্ষণ করেন না। অতএব একসঙ্গে ওঠা বসা করেন, খান, নসিহত করেন, তাকে নামাজের দিকে আকর্ষণ করেন, এটাই হচ্ছে আপনার ভালো কাজ। স্ত্রী তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন থাকতে পারে? আর আমরা বছরের পর বছর থাকি, বরং অনেকেই দশ বছর থেকে যায়, বউয়ের খোঁজ খবর নেই। আমরা শুনেছি তিন বছর যদি বউ কাছে না থাকে তাহলে বউ তালাক হয়ে যায়, এই কথা ঠিক না ভুল? সহি হাদিস অনুযায়ী জানাবেন, মোহাম্মদ জাকির হোসেন, স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে চুক্তি করে যে আমি সৌদি আরব চললাম, দুই বছর আমি বাড়ি আসব না, তুমি কি রাজি আছো? স্ত্রী বলে অসুবিধা নেই, কি আর করি, টাকা পয়সারও দরকার আছে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, আচ্ছা যাও, আমি সবুর করে থাকবো,